আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা থেকে ইসলামী অনুষ্ঠান, সেখানে হালাল হারাম, বিভিন্ন ব্যবসায়, ইসলামী অর্থনীতির বিভিন্ন দিক। আশা করি যে আপনারা উপকৃত হচ্ছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা দিন ও দুনিয়াতে উপকৃত হতে পারি, আল্লাহুম্মা আমিন। আজকে একটি বিষয়ে আপনাদেরকে আবার শেষবারের মতো বিরক্ত করব, সেটা হচ্ছে এমন কিছু ব্যবসা আছে যে ব্যবসা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কিছু ব্যবসাকে হারাম বলে ঘোষণা করেছেন, আর সর্বোপরি সুদকে হারাম বলে ঘোষণা করা হয়েছে কোরআন মাজিদে। ব্যবসাকে হালাল বলেছেন, কিন্তু প্রত্যেক ব্যবসায় যে হালাল তা নয়, বরং তার পদ্ধতি ভিন্ন হওয়ার জন্য কোনো কোনো ব্যবসা হারাম। সুতরাং হারাম থেকে বাঁচার জন্য প্রত্যেক ব্যবসায়ীর উচিত হালাল ব্যবসা গ্রহণ করা এবং তার পদ্ধতি জানা, যে কোন পদ্ধতিতে ব্যবসা করলে আমার ব্যবসাটা হালাল হবে। এই জন্য হালাল ব্যবসার শর্ত জানা উচিত। তো হালাল ব্যবসার শর্তাবলী কি? আপনার ব্যবসা হালাল হতে গেলে তার শর্তাবলী কি? মোটামুটি সাতটি শর্ত আছে। এই সাতটি শর্ত যদি আপনি পালন করেন তাহলে আপনার ব্যবসা হালাল, আর সাতটি শর্তের মধ্যে যদি একটা শর্ত না থাকে তাহলে আপনার ব্যবসা হারাম। আমরা সেই শর্তগুলো ব্যাখ্যা করব এবং তারপরে কিছু উদাহরণ দিয়ে বলবো যে এই এই ব্যবসা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করেছেন। নম্বর এক, পণ্য ক্রয় বিক্রয়ের ব্যাপারে ক্রেতা ও বিক্রেতার পরস্পর সন্তুষ্টি ও সম্মতি থাকতে হবে। প্রধান শর্ত, আমি আপনাকে কলমটা বিক্রি করব, দাম পাঁচ টাকা, পাঁচ টাকায় নিতে আপনি রাজি হবেন, পাঁচ টাকায় দিতে আমি রাজি হব, উভয় পক্ষের সম্মতি ছাড়া। জোর করে আপনি চার টাকাতে কলম নিতে পারেন না, আর আমিও জোর করে ছ টাকাতে আপনাকে কলমটা দিতে পারি না, মানে সম্মতি ছাড়া ব্যবসা হবে না। কোনো একটা জিনিস, মনে করুন আমার মোবাইলটা আপনাকে ব্যবহার করতে দিলাম, আপনি বললেন না না এই মোবাইলটা আমাকে বিক্রি করুন, দিয়ে মোবাইল আমাকে ফেরত দিলেন না, জোর করে আপনি আপনার পকেট থেকে আপনার টাকা দিয়ে দিলেন, আপনার দাম মোবাইলের দাম আমাকে দিলেন জোর করে, আমি রাজিই না। টাকাটা যদি আমার পকেটে গুঁজে দেন ব্যবসা হবে? এ ব্যবসা হালাল হবে না, কারণ আমি যতক্ষণ না রাজি হয়েছি ততক্ষণ ওই ব্যবসা হবে না। তাহলে প্রথম শর্ত কি হলো? যে পরস্পর সম্মতি চাই। মহান আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। হে ইমানদাররা, তোমরা একে অন্যের ধনসম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ করো না, তবে তোমাদের পরস্পরের সম্মতির ভিত্তিতে ব্যবসা যদি করো তাহলে তা খেতে পারো, সম্মতি ভিত্তিতে। তাহলে ব্যবসার প্রধান যে শর্ত লাগানো হলো, এক নম্বর শর্ত হলো কি? পারস্পরিক সম্মতি। জোরপূর্বক ক্রয় বিক্রয় বৈধ হয় না। অবশ্য কারো ঋণ পরিশোধের জন্য সরকার কর্তৃক সম্পত্তি বিক্রি করতে বাধ্য করার কথা স্বতন্ত্র। এখানে আপনি একজনের কাছে ঋণ নিয়েছিলেন, সেই ঋণ আপনি পরিশোধ করছেন না, কিন্তু আপনার সম্পত্তি আছে। যদি আপনার সরকারের কাছে অভিযোগ জানানো হয় যে অমুক আমার ঋণ শোধ করছে না, তাহলে সরকার আপনাকে বাধ্য করবে যে আপনি সম্পত্তি বিক্রি করুন। এ জোর করে ব্যবসা, তাই না? কিন্তু এটা আলাদা কথা, যেহেতু আপনি ঋণ পরিশোধ করছেন না, সেই জন্য শাসন কর্তৃপক্ষের তরফ থেকে আপনার উপরে চাপ দেওয়া হবে এবং চাপে বিক্রিটা আপনি করবেন, সেটা কিন্তু আলাদা কথা, আগেই বলে দেওয়া হলো। নম্বর দুই শর্ত, ক্রেতা বিক্রেতা উভয়কেই টাকা পয়সার ব্যাপারে ইচ্ছা অনুযায়ী ব্যবহারের বা নিয়ন্ত্রণের অধিকার প্রাপ্ত হতে হবে, অর্থাৎ উভয়কে স্বাধীন জ্ঞান বিবেক সম্পন্ন মানুষ হতে হবে। ক্রেতা বিক্রেতা উভয়কে কি হতে হবে? পাগল হলে হবে না, নাবালক হলে হবে না, তারা যেন জ্ঞান সম্পন্ন মানুষ হয়, পুরুষ অথবা মহিলা, জ্ঞান সম্পন্ন হতে হবে। যদি কোনো পাগল কোনো ব্যবসা করে, কিছু বিক্রি করে, তাহলে সেটা ব্যবসা বলে ধরা হবে না। কোনো শিশু যদি কিছু বিক্রি করে তার বিক্রি করা ঠিক হবে না, যে কিনছে তাও ঠিক না। সুতরাং কোনো ক্রীতদাস, ক্রীতদাসও তাই, ক্রীতদাস নিজের এখতিয়ার রাখে না, মালিকের অনুমতি ছাড়া, তার প্রভুর অনুমতি ছাড়া ক্রয় বিক্রয় করতে পারে না। যেমন কোনো শিশু, পাগল বা অর্বাচীন মানে অপরিপক্ব বুদ্ধি ব্যক্তি ক্রয় বিক্রয় শুদ্ধ নয়। নম্বর তিন, ক্রেতা বিক্রেতা উভয়কেই অর্থ পণ্যের মালিক অথবা প্রতিনিধি হতে হবে। মূল্য মালের মালিক অথবা তার প্রতিনিধি না হওয়া পর্যন্ত ক্রয় বিক্রয় বৈধ নয়। আপনি যে মাল বিক্রি করতে এসেছেন সেই মালের মালিক আপনাকে হতে হবে অথবা প্রতিনিধি হতে হবে। আপনি আপনার মালিকের মাল বিক্রি করতে এসছেন, তাই না? আপনার চাচার মাল আপনি বিক্রি করতে এসছেন, কিংবা আপনার আব্বার মাল, আপনার নিজের না হোক, আপনার কোনো আত্মীয়র মাল, আপনার মায়ের মাল বিক্রি করতে এসছেন, এটা সম্ভব। তাহলে আপনি প্রতিনিধি হলেন, মালিক হতে হবে অথবা প্রতিনিধি হতে হবে। আর যে কিনছে তাকেও, যে বিনিময়ে কিনবে সেই টাকার মালিক হতে হবে, না হয়তো মালিকের প্রতিনিধি হিসাবে ওই টাকার মালিক হতে হবে, তাছাড়া ব্যবসা শুদ্ধ হবে না। নম্বর চার, ক্রয় বিক্রয়ের পণ্য হালাল এবং ব্যবহারযোগ্য হতে হবে। যে জিনিস আপনি কিনবেন বা বিক্রি করবেন সেই জিনিস যেন হালাল হয় এবং ব্যবহারযোগ্য হয়, যেহেতু হারাম জিনিসের ক্রয় বিক্রয় বৈধ নয়। হারাম মাল, মদ বিক্রি করবেন, কুকুর বিক্রি করবেন, তাহলে তার মাল ক্রয় বিক্রয় করা বা ওই মাল ক্রয় বিক্রয় করা বৈধ নয়। নম্বর পাঁচ, ক্রয় বিক্রয়ের পণ্য ও মূল্য ক্রেতা ও বিক্রেতার নিয়ন্ত্রণাধীন হতে হবে, আয়ত্তে হতে হবে। আপনি মাল বিক্রি করছেন, সেই মাল আপনার আয়ত্তে আছে তো, তাহলে ব্যবসা হবে। আর যদি সেই মাল আপনার কাছেই নেই, তা আপনি কী করে ব্যবসা করবেন? আপনি বলছেন আমার বনে গরু আছে, আমি গরু বিক্রি করলাম। আপনি বলছেন আমার আকাশে পায়রা উঠছে, পায়রা বিক্রি করলাম। যে মাল আপনার নিয়ন্ত্রণে এখন নেই, ধরতে পারবেন কিনা তাও জানেন না, সেই মাল আপনার বিক্রি করা যাবে না। ওইভাবেই যে কিনছে ক্রেতা, ক্রেতার যে অর্থ তার সাথে থাকতে হবে, তার নিয়ন্ত্রণে থাকতে হবে, তার আয়ত্তের বাইরে যদি থাকে তাহলে আপনার ব্যবসা হবে না। নম্বর ৬, ক্রয় বিক্রয়ের পণ্য ও মূল্য ক্রেতা ও বিক্রেতার নিকট বিদিত পরিচিত হতে হবে। ক্রয় বিক্রয়ের পণ্য ও মূল্য, আপনি কিনবেন তো আপনাকে জানতে হবে যে আপনি কি কিনবেন, তার গুণ, তার মানে যেটা যে পণ্যটা কিনবেন তা আপনাকে ভালো করে জানতে হবে যে কোন গুণের কোন মানের জিনিস আপনি চান সেটা ঠিক কি না। আর যে বিক্রি করবে তাকে শিওর হতে হবে, নিশ্চিত হতে হবে যে টাকা, টাকাটা সচল কি না, নকল কি না, কোনা কারেন্সি কি, ইত্যাদি ইত্যাদি, পরিমাণ ঠিক কি না ইত্যাদি। যখন উভয়ের কাছে বিদিত পরিচিত হবে তখন ব্যবসা হালাল হবে, নচেত অজান্তে না দেখে আন্দাজে ক্রয় বিক্রয়ে ধোকার আশঙ্কা থাকবে, ফলে তা অবৈধ হবে, ব্যবসা বৈধ হবে না। নম্বর ৭, পণ্য ক্রেতার আয়ত্ত হস্তগত হতে হবে। আপনার যে মাল আছে সে মাল আপনার হস্তগত হতে হবে, তার মানে শুধু আয়ত্ত থাকলে হবে না, আগে বলা হয়েছিল আয়ত্ত থাকতে হবে, এখানে বলা হচ্ছে হস্তগত হতে হবে। আপনার যে মাল আপনি বিক্রি করছেন সেই মাল আপনার হস্তগত কিনা, এখন বর্তমানে আপনার কাছে নেই, এমন মাল যদি আপনি বিক্রি করেন তাহলে হবে না। কেন? কেনা মাল তুলে নিয়ে নিজের তত্ত্বাবধানে করে নিতে হবে, মাল কিনে সেখানেই বিক্রেতা তত্ত্বাবধানে ছেড়ে রাখা বৈধ নয়, যেহেতু তাতে পরে বিবাদ সৃষ্টি হতে পারে। মাল নষ্ট হলে অথবা বিক্রেতা অন্যের নিকট দর বেশি পেলে ক্রেতার সাথে কলহ বাঁধার আশঙ্কা আছে। তাই শরীয়তের নীতি হল যে ওল্লা তাবে মালাই সাইন্দাক, তোমার কাছে যা নেই তা বিক্রি করো না। অস্থাবর পণ্য ক্রয়ের পর বিক্রেতা নিজের আয়ত্তাধীন করে নেবে, স্থাবর সম্পত্তি জমি জায়গা বাড়ি ইত্যাদি দখলের মাধ্যমে নিজের অধিকারভুক্ত করে নেবে, নচেত ব্যবসা বৈধ হবে না। এই সাতটি শর্ত, এই সাতটি শর্তের মধ্যে যদি একটা শর্ত আপনার ব্যবসায় না পাওয়া যায় তাহলে সে ব্যবসা জায়েজ নয়। এবারে আপনাদেরকে উদাহরণ শোনাবো, এই উদাহরণ হয়তো বা আপনারা আগে শুনেছেন, মনে হবে যেন সেই তারই পুনরাবৃত্তি, তবুও উদাহরণ, যেহেতু শর্তের ব্যাখ্যা করলাম আমাদেরকে উদাহরণ শুনতে হবে। ফল ফসল পাকার আগে এবং দুর্যোগ মুক্ত হওয়ার পূর্বে ক্রয় বিক্রয় হারাম, ইসলাম নিষেধ করেছে, আর ওই শর্তগুলো এই সব নিষেধের হাদিস থেকেই নেওয়া হয়েছে। নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন বাই'ই সামারি হাত্তা ইয়াবদুয়া সালাহুহা, নাহাল বায়ে ওয়াল মুবতা, ফসলের পরিপক্কতা আসার আগে তিনি ফসল বিক্রি করতে নিষেধ করেছেন, নিষেধ করেছেন বিক্রেতাকে, নিষেধ করেছেন ক্রেতাকে। বিক্রেতাকে বলেছেন তুমি বিক্রয় করো না, ক্রেতাকে বলেছেন তুমি ক্রয় করো না। তার আগে যদি ক্রয় বিক্রয় হয় তো ধোকার আশঙ্কা আছে। ইবনে উমার অন্য হাদিসি বলছেন, নাহা আন বাইইন নখলি হাত্তা ইয়াজহুয়া, তিনি খেজুর বিক্রি করতে নিষেধ করেছেন যতক্ষণ পর্যন্ত না পেকে যায়। পেকে যায় মানে পরিপক্কতার কাছাকাছি আসে। কেমন পেকে যায়? ইয়াজহুয়া মানে হচ্ছে হয় লাল হয়ে যায়, না হয় হলুদ হয়ে যায়। একবারে পেকে যাওয়া জরুরি না, কারণ খেজুর তিন ভাবে বিক্রি হয়। যখন প্রথম খেজুর তোলা হয় তখন তাকে বলে বালাহ। বালাহ মানে এমন ডাঁসানোর কাছাকাছি, ডাঁসানো নয়, ডাঁসানোর কাছাকাছি। সেই সময় খেজুরটাকে খেলে কচ কচ কচ কচ হবে, যেমন আমাদের আম পাকার আগে এক প্রকার আম আছে মানে মিষ্টি আম, সেই আম কেটে খেলে পরে শক্ত লাগে কিন্তু খেতে ভালো লাগে। তেমনি খেজুর এখনো পর্যন্ত ডাঁসায়নি, ডাঁসানোর আগে একে বলা হয় বালাহ, আর যখন ডাঁসিয়ে যাবে তখন বলা হয় রুতাব, আর যখন একবারে পেকে যাবে তখন তামার। এই তিন ভাবে বিক্রি হয়। তো কমসে কম বালাহ হওয়ার আগে তোমরা খেজুর বিক্রি করো না। ও আনি সুম্বুলি হাত্তা ইয়াবিয়াদ, আর শস্য বিক্রি করো না যতক্ষণ পর্যন্ত না সে ফসলের, সেই শস্যের ফসল কি হয়ে যায়? সাদা হয়ে যায়, তার মানে পাকার কাছাকাছি হয়ে যায়। ওয়াইয়া আমানাল আহা, আর আপদ থেকে মুক্ত হয়ে যায়। এরপর বিভিন্ন আপদের কারণে ফসল হলো না, আপনি ফসল বিক্রি করে দিলে মাঠে থাকতে তা হবে না। নাহাল বাইয়া ওয়াল মুশতারি, বিক্রেতাকেও নিষেধ করেছেন, ক্রেতাকেও নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবতাউস সামার হাত্তা ইয়াবদুয়া সালাহু, ফসল তোমরা ক্রয় করো না যতক্ষণ পর্যন্ত তা পরিপক্কতার কাছাকাছি হয়। প্রিয় দর্শক মন্ডলী, সামান্য বিরতির পর আবার আপনাদের কাছে দু চারটি উদাহরণ শোনাবো, ইনশাআল্লাহ সাথে থাকুন, কাছে থাকুন। প্রিয় দর্শক মন্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফল ফসল পরিপক্কতার আগে খবরদার বিক্রি করো না যতক্ষণ না আপদ থেকে নিরাপদ হয়ে যায়। আর কখন? যখন খেজুর লাল হয়ে যাবে অথবা হলুদ হয়ে যাবে আর ফসল সাদা হয়ে যাবে। ধান গম খেজুর প্রভৃতি পাকার আগে জমিতেই এবং আম লিচু প্রভৃতি ধরার পর ফুল অবস্থাতেই গোটা বাগান বিক্রি করা বৈধ নয়, কারণ তাতে ক্রেতা অথবা বিক্রেতা কারো না কারো ধোকায় পড়ার আশঙ্কা থেকে যায়। প্রকাশ থাকে যে পাকার পর গাছে থাকা অবস্থায় কোনো ফল ফসল বিক্রি হওয়ার মতো যদি হয়, তারপর যদি কোনো প্রাকৃতিক দুর্যোগে ঝড় বৃষ্টি শিলাবৃষ্টির ফলে তা নষ্ট হয়ে যায়, তাহলে ক্ষতি কার হবে? ক্রেতার না বিক্রেতার? এখন ফল ফসল আপনি বিক্রি করলেন, ফসল মানে বাগানে থাকা অবস্থায় বিক্রি করলেন, ফসল আপনার জমিতে থাকা অবস্থায় বিক্রি করলেন, তারপরে কোনো ঝড় ঝঞ্ঝা হলো তখন সে ফসল নষ্ট হয়ে গেল অথবা আপনার বাগানের আম লিচু নষ্ট হয়ে গেল, তখন সেই ক্ষতির শিকার কে হবে? যে কিনেছে সে নাকি যে বিক্রি করেছে সে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বা আসামারান ফা আসাবাতহু জায়হা, যে ব্যক্তি ফল বিক্রি করল অতঃপর তা বিপদগ্রস্ত হলো, আপদগ্রস্ত হলো, শিলাবৃষ্টি কিংবা ঝড়ে নষ্ট হয়ে গেল, ফালা ইয়াখুজ মিন মালি আখিহি শাইআন, সে যেন তার ভাইয়ের মাল গ্রহণ না করে। কে? কার ভাই? তোর ভাই যাকে বিক্রি করেছে। এখন সে টাকা দিয়েছে বেচারি ফল ফসল নেওয়ার জন্য, ধ্বংস হয়ে গেল, নষ্ট হয়ে গেল। তাহলে আসলে নষ্ট হওয়ার কথা জমিওয়ালার বাগানওয়ালার, কিন্তু এ টপকে এসে উড়ে এসে পুড়ে মরল, টাকা দিয়েছে এখন তারই যাবে, এটা কি? না, ইসলামের ফয়সালা হলো যে জমিওয়ালা তুমি কিসের ভিত্তিতে তুমি তোমার ভাইয়ের মাল খাবে? তুমি তাকে ফসলের কিছুই দিতে পারলে না আর আল্লাহর পক্ষ থেকে তোমার ফসল ধ্বংস হয়ে গেল, তো তুমি কিসের ভিত্তিতে তুমি তোমার ভাই ওই ক্রেতা তার মাল তুমি খাবে? ফালাইয়া খুজ মিন মালি আখি হিসায়ান, সে যেন তার ভাইয়ের কোন মাল গ্রহণ না করে। আলা মা ইয়াকুলু আহাদুকুম মাল আখিহিল মুসলিম, তোমাদের কেউ বিনা ভিত্তিতে বিনা কিছুর বিনিময়ে সে তার ভাইয়ের মাল ভক্ষণ করবে, গ্রহণ করবে। সুতরাং যদি এই অবস্থা হয় তাহলে জমিওয়ালার বা বাগানওয়ালার নোকসান হবে, ক্রেতার নোকসান হবে না। বরং যদি টাকা পয়সা বিনিময় হয়ে থাকে তাহলে সেই টাকা তাকে ফেরত দেওয়া দরকার। অবশ্য বিক্রয়ের পর তা যদি ক্রেতার অবহেলা ও ত্রুটির কারণে নষ্ট হয় তাহলে সে কথা ভিন্ন। তার মানে বাগান বিক্রি করলো, ফসল বিক্রি করে দিল, এবারে যাকে বিক্রি করা হয়েছে সে গড়িমসি করছে, আজকাল তুলবো, তুলছি, করতে করতে দেরি করে দিল, আর হঠাৎ করে ঝড় হয়ে গেল, বৃষ্টি হয়ে গেল, তখন যে নষ্টটা হবে সেই নষ্টটা বহন কে করবে? না, জমির মালিক, বাগানের মালিক করবে না। কারণ আমি তোমাকে বলেছি বারবার তুলে নিয়ে চলে যাও, অতএব ত্রুটি যদি না থাকে, বিক্রি হলো, এবার সে আসবে নিয়ে যাবে, ত্রুটি কোনো ত্রুটি নাই, কিন্তু হঠাৎ করে যদি ধ্বংস হয় তাহলে বাগানওয়ালাকে সেই ধ্বংসের দায়িত্ব স্বীকার করতে হবে। বাগান বা ক্ষেতের কয়েক বছরের ফল ফসলকে বিক্রয় করা হারাম। কয়েক বছরের জন্য আপনি আপনার ফল বিক্রি করে দিলেন, এটা হারাম, যেহেতু পূর্বের তুলনায় এতে ধোকার আশঙ্কা বেশি থাকে। জানেন না আপনার সে বছর, আগামী বছর, তারপরের বছর ফল ভালো হবে কি হবে না, এ ব্যাপারে হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মুআওয়ামা, একে বলা হয় মুআওয়ামা, মানে কয়েক বছরের জন্য আপনার বাগানের বা জমির ফসল ফল বিক্রি করা, একে বলা হয় মুআওয়ামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এক পশুর বিনিময়ে অপর পশু ধারে বিক্রয় করা জায়েজ নয়। একটা পশুর বিনিময়ে আর একটা পশু আপনি কিনছেন বা বিক্রি করছেন, ধারে জায়েজ না। হাতে হাতে হলে, যদি একটার বিনিময়ে দুটো হয় তাতে সমস্যা নেই, এতে কিন্তু সুদ হয় না। যদি হাতে হাতে হয় তাহলে একটার বিনিময়ে দুটো পশু হলেও কোনো সমস্যা নেই। পশুর গর্ভস্থিত ভ্রূণের বিনিময়ে পশু ক্রয় বিক্রয় করা, তার মানে আপনি বললেন যে আমার এই গরুটা আছে, এই গরুটা আপনি নেন, তার বিনিময়ে আপনার গায়ের গর্ভে যে বাচ্চা আছে আমাকে বিক্রি করুন, এটা ধোকা আছে না? এই জন্য এই রকমও জায়েজ না। জীবিত পশুর বিনিময়ে গোশত বিক্রয় করা, বলে ভাই তোমার ভালো গোশত, ঠিক আছে তুমি গোশত আমাকে দাও, আমি আমার বিয়েতে লাগাই এই গরুটা তোমার, এটাও জায়েজ না, যেহেতু তাতেও ধোকার আশঙ্কা আছে। খেজুরের বিনিময়ে গাছ পাকা খেজুর, কিশমিশের বিনিময়ে আঙ্গুর, পুরাতন গমের বিনিময়ে নতুন গম ক্রয় বিক্রয় করা বৈধ নয়, কারণ তাতে ধোকা ও সুদের গন্ধ আছে, আর একে বলা হয় মুজাবানা, বাইউল মুজাবানা। যেমন শস্যের বিনিময়ে ক্ষেতের ফসল বিক্রয় করা বৈধ নয়, একে বলে মহাকালা। তবে এ ব্যাপারে ওই যে আরাইয়া, সেদিন কে প্রশ্ন করছিলেন, আরাইয়া, আরাইয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাইয়া, তিনি আরাইয়াতে অনুমতি দিয়েছেন। আরাইয়া হলো যে মিসকিনরা খাবে তার জন্য গাছের যে রোতাব আছে, পুরনো খেজুরের বিনিময়ে রোতাব কেনা যাবে এবং তা নিয়ে মিসকিনদেরকে সৎকার করা যাবে, এ ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। নির্দিষ্ট পরিমাণ খেজুরের পরিবর্তে এক রাস খেজুর ক্রয় বিক্রয় করা, রাস, নির্দিষ্ট পরিমাণ ওদিকে রাস, এখানে ধোকা আছে যার পরিমাণ অজানা। এক স্তূপ খাদ্যের বিনিময়ে, এক স্তূপ খাদ্য অথবা নির্দিষ্ট পরিমাণ খাদ্যের বিনিময়ে এক স্তূপ খাদ্য ক্রয় বিক্রয় করা, এগুলো আগে ছিল, এখন জানি না কোথাও আছে কিনা এরকম ব্যবসা, আল্লাহ নবীর যুগে ছিল তাই তিনি নিষেধ করে গেছেন। কিছু ছুঁড়ে নির্দিষ্ট করে ক্রয় বিক্রয় করা, মোনাবাজা বলে ছুঁড়ে দিলাম ওইটা আমার, আগের যুগে ছিল, আর পাথর ছুঁড়ে কাপড় ছুঁড়ে ব্যবসা হতো, এখন জানি না কোথাও আছে কিনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে ছিল, এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন যেহেতু এতে ধোকার আশঙ্কা আছে। কেবল পণ্য স্পর্শ করেই ক্রয় বিক্রয় চুক্তি কার্য করা, সে যুগে ছিল, একে মোলামাসা, ছুলেই হয়ে গেল, এরকম ব্যবসা বৈধ নয়। ক্রেতা বিক্রেতার উভয়ে নিজ নিজ পণ্য ফেলে ব্যবসা চুক্তি বহাল করা বৈধ নয়। ও ফেললো বলে এটা হচ্ছে আমার মূল্য, আর ও বললো, ও ফেলে দিল বলে এটা আমার মাল, বাস ফেলে দেওয়ার ফলেই কি হয়ে যায়, ব্যবসা চুক্তি তখন হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে নিষেধ করেছেন। অতঃপর আমার পণ্যের বিনিময়ে তোমার পণ্য আমি ক্রয় করব, অথচ তারা উভয়ে একে অন্য পণ্যের খবর সম্পর্কে কোনো ধারণাই রাখে না, যে ওর পণ্যটাও যে ফেলে দিল আর আমিও আমার দাম ফেলে দিলাম, ওই পণ্যে কি আছে না আছে ভালো মন্দ কিছুই বুঝলাম না, আর ব্যবসা হয়ে গেল, সে যুগে ছিল, এখন সেটা জায়েজ না। তারপর কোনো পণ্য নিজের আয়ত্ত বা মালিকানায় না আনা পর্যন্ত বিক্রি করা অবৈধ, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন বাইয়ে তাআম কাবলা কবযিহি, তার মানে খাদ্য নিজের হস্তগত করার আগে বিক্রি করতে নিষেধ করেছেন। এবারে বলুন তো, আড়তদাররা চাষির কাছে ধান কিনে নেয়, গোটা গোলা কিনে নেয়, দিয়ে গোলাতেই ছেড়ে দেয়, তারপরে সময়ে যখন তাদের ইচ্ছা হয় তখন গোলা নিয়ে যায়, ধান তুলে নিয়ে যায়, আর তারা আবার ডাইরেক্ট মিলকে বিক্রি করে, তারা আবার নিজের কাছে নিয়ে যায় না, মিলকে বিক্রি করে, মিল আবার ওই চাষির বাড়ি থেকে ধান তুলে নিয়ে যায়, এটা জায়েজ না জায়েজ? এটা হলো ওয়ালা তাবে মালাইসা আইন্দা, এমন জিনিসের ব্যবসা করো না যা তোমার কাছে নেই। আর এখানে আল্লাহ রাসূল বলছেন নাহা আন বাই তামি কাবলা কবজে, কবজা করার আগে তুমি খাদ্য বিক্রি করছো, তো আরো তলা এখন কবজাই করলো না, কিনে ওই চাষির বাড়িতে রেখে দিল, দিয়ে ডাইরেক্ট মিলকে বিক্রি করছে, এর মিল এসে লরি নিয়ে তার ধান তুলে নিয়ে যাচ্ছে, টাকা মেটাচ্ছে কাকে, আড়তদারকে, দেখছেন ব্যবসা। এই হাদিসের ভিত্তিতে আমরা বলতে পারি যে এই ব্যবসা জায়েজ নয়। সময় শেষ হয়ে গেছে, আরো অনেক উদাহরণ ছিল অবশ্য, যাক সেসব বলার আর সময় হবে না, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কিছু সময় আছে, আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করে ফেলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রশ্ন সেই আমি যেটা আগে করেছিলাম সেটা নিয়েই, যে আপনাকে বলেছিলাম যে একটা মালের মধ্যে যদি হালাল এবং হারাম মিশ্রিত থাকে তাহলে সেটা দান করলে কবুল হবে কিনা। আপনি বলেছিলেন সে যদি না জানে তার নিয়ত অনুযায়ী সে দানটা কবুল হবে। এখন আমার প্রশ্ন হলো যে আমরা হাদিস থেকে জানছি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এমন একটা সময় আসবে যে আমার উম্মতের মধ্যে কিছু মানুষ গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে এবং জেনা ব্যবিচারকে তারা হালাল মনে করবে। তো আমার প্রশ্ন হলো এই সমস্ত ব্যক্তিরা তাদের নিয়ত তারা হালাল কাজ করছে, তাহলে তারা যদি কিছু দান করে আপনার বক্তব্য অনুযায়ী সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন? কি বুঝলাম না প্রশ্ন। এই হাদিসের সাথে ও হাদিসের সাথ কি? এই হাদিসে হলো যে তারা হালাল মনে করে নেবে, তার মানে তারা হারাম জানে, হারাম জানা সত্ত্বেও তারা হালাল মনে করবে, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিন্দা। এরকম তো হাদিসে লেখা নেই যে হারাম জানা সত্ত্বেও হালাল মনে করবে। হাদিসে তো এটাই লেখা আছে, ইস্তাহিল মানে হালাল জানবে, তার মানে হারাম সেটা অথচ সে হালাল জানবে, সে হালাল করে নেবে, হালাল ধারণা করবে অথচ সেটা হারাম, ঠিক কি না? বুঝতে পেরেছেন? এখন এই ব্যক্তি জানে না যে এটা হারাম, এটা আমি জানি না, অতএব আমি ব্যবসা করে আমি দান করেছি, ইনশাআল্লাহ কবুল হবে। যে একটা হাদিস বলছিলাম যে এক ব্যক্তি রাত্রে দান করলো, তারপরে সকালে বলা হলো কি যে তুমি আজ দান করেছো একজন বড় লোককে, তো কি বলা হলো, তোমার দান কবুল হয়ে গেছে, সম্ভবত সে শিক্ষা নেবে, সেও দান করবে। তারপরে আবার দান করলো, বলা হলো কি এক বেশ্যাকে দান করেছো, তো বললো কি সম্ভবত সে তওবা করবে। এইভাবে না জেনে যদি কাউকে দেওয়া হয়, আপনার কাছে একটা লোক চাইতে এলো, সে জাকাতের হকদার আসলে নয়, কিন্তু আপনি জানেন না যে ও জাকাতের হকদার কি না, কি আপনি মনে করলেন যে জাকাতের হকদার, আপনি দিয়ে দিলেন, আপনার জাকাত কবুল হবে না? হবে না, আপনার জাকাত কবুল হয়ে যাবে, যেহেতু আপনি জানেন না যে আসলে হকদার কি না, আপনি মনে করছেন যে হকদার, অতএব আপনার নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করে নেবেন, আপনার জাকাত কবুল হয়ে যাবে, যেহেতু আপনি জানেন না। জানা হচ্ছে শর্ত, যে কোনো পাপ হওয়ার জন্য, যে কোনো নেকি সওয়াব হওয়ার জন্য শর্ত হচ্ছে কি জানা, এমনকি সওয়াবের কাজ, সওয়াবের কাজেও নিয়তের দরকার আছে। আপনি একটা কাজ করলে, আমি বললাম ভাই এই চেয়ারটা বাইরে পৌঁছে দেন, সওয়াব হবে না? হবে না, কিন্তু যদি সওয়াবের নিয়ত না করেন তো আপনার জন্য সওয়াব হবে না। যতক্ষণ না নিয়ত করেছেন যে আমি সওয়াবের নিয়তে করছি, এর জন্য নিয়তের একটা বড় প্রয়োজন আছে। হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ধরুন আমার পুরাতন গম রয়েছে, কেউ আমার সঙ্গে 20 কেজি গম নিল পুরাতন, বললো যে নতুন গম উঠলে তোমাকে দেবো, তো সেই গম নতুন গম কতটুকু নিতে পারি? যদি পুরাতন গম আপনি ধার দেন কাউকে আর নতুন গম ওঠার সময় আপনি ধার শোধ নেন, তো যে পরিমাণ গম দিয়েছেন সেই পরিমাণে আপনি নিতে পারেন। কম নিলে তো ভালো কথা, বেশি নিতে পারেন না। তার বেশি নিতে পারেন না কেন? যেহেতু তাতে সুদ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন সঠিক জ্ঞান লাভ করার। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।